করতে পারে না। দ্বিতীয় আয়াত মান আলাইকাল

যে আর আইনে তোমরা হত্যা করতে চাও আমি ঘটকে লালন পালন করতে চাই, বলার পর তারা তোমার অনুমতি ছাড়া আমাকে লালন পালন করতে দেয় না। এই ছেলেটাকে বড় হইলে আমার দুঃখনা হতে পারে, এই ছেলেটার কারণে আমি দ্বন্দ্ব হতে পারি, স্বামী স্ত্রী সুখে সংসার করার জন্য, সুখ শান্তিতে পবিত্র জীবন যাপন করার জন্য তোমার যেহেতু মহানত গেছে, আমার মহানত না গেলেও তোমাকে লালন পালনের অনুমতি দিয়া দিলাম, তার বুদ্ধি এই অনুমতি আমার ভালো লাগে নদীকে অন্তরে ভালো লাগে না, এখান থেকে এই ঘটনা থেকে আমাদের কি করলো আমরা যদি ইমানদার অবস্থায় মরতে চাই তাহলে যদি আশার পথ করতে হবে, আমরা যদি বেঈমান অবস্থায় মরতে চাই তাহলে ফেরাউনের পথ করতে হবে, যদি আশার প্রতি নবী আর নায়েবে বলিকে মহল করা করতে হবে, মহাত্মার সাথে মহল করবে ফেরাউনের পথ কি যে বছর তোমার ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করার আইন করেছিল সেই বছর যেমন বলে দিয়েই তারা গ্রহণ করে ফেলে এই الله به أن يهديه يشرع صدره للإسلام. الله الإسلام رسل ولكن من يريد الله به أن يهديه يشرع صدره للإسلام. الله قرآن الإسلام رسل الله من مولى الإسلام رسل الإسلام رسل الإسلام رسل الإسلام ইসলাম করিয়ে যদি এক বিহার ইসলাম বললে যদি ভগবান আল্লাহ নিয়ে কোরআনে ইসলাম করেছেন ভগবানের অতিরিক্ত ভগবান আল্লাহের অতিরিক্ত সম্প্রদায় করবে আল্লাহের অতিরিক্ত সন্ত্রাস করবে সুতরাং সন্ত্রাস আতঙ্ক অন্তর থেকে পরিষ্কার কর সন্ত্রাসের এবং দূর থেকে পুড়ে যেতে হবে অসম্প্রদায় সমাজ প্রদান করবে আমরা আমার অন্তরে হেদায়েতের মোহর রেখে নাই আমার দ্বারা আপনি কে নাও দেবে আপনার দ্বারা আমি কে নাও দেবে কিন্তু অশান্তি হবে, অশান্তি হবে তারা কাজী যে সমস্ত কাজে তারা প্রবাদের পুরস্কার পাওয়া যায়, প্রবাদের সুখ শান্তি উপভোগ করা যায়, ওই সমস্ত কাজ দিয়া জীবন প্রবাদের স্তর থাকে। যে সমস্ত বাঙালির প্রভাব প্রবাদে পাওয়া যায় ওই সব কাজ দিয়া তারা জীবন থাকে, এর মানে হলে প্রশান্তি হবে। আমি বলছি না,

তারপরে বহু মুসলিম শক্তি তৈরি করে আফগানিস্তান গ্রাম ছেড়ে করে নিয়ে যায়। اللهم صل على سيدنا محمد وعلى آله Thank you.